الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব আপনাদের সামনে ছোট্ট একটি সূরা, তার নাম হচ্ছে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহ। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানে। তাহলে সূরা হচ্ছে মাদানী না মক্কি? মাদানী, শেষ জামানে মানে নবী সাল্লামের মদিনার জীবনে এই সূরা নাযিল হয়েছে। আল্লাহ ফাকরাব্বুল আলামিন এই সূরায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ ফাকরাব্বুল আলাম যে বিজয় দান করেছেন সেই বিজয়ের কথা উল্লেখ করেছেন, আল্লাহর সাহায্য নেমে আসার কথা উল্লেখ করেছেন। তারপরে বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসবে, সাহায্য চলে আসবে, তখন বেশি বেশি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করেন, ইস্তিগফার করেন। আল্লাহ ফাকরাব্বুল আলামিন প্রত্যেক মানুষের তওবা কবুলকারী এবং প্রত্যেক মানুষ যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহ তার দিকে ধাবিত। এই হচ্ছে এর বিষয়বস্তু। এই সূরার ফজিলত সম্পর্কে জানা যায় হাদিসে যে এই সূরাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের চতুর্থ অংশ বলে আখ্যায়িত করেছেন। গত সপ্তাহে এই কথাটি বলেছি, কোন সূরা তাফসীর করতে গিয়ে বলেছি মনে আছে? সূরা কাফেরুন। সূরা কাফেরুনকে রুবউল কোরআন বলা হয়েছে, কোরআনের চতুর্থ অংশ বলা হয়েছে। আর সূরা ইযা জুলজিলাহকে বলা হয়েছে বলেছি কোরআনের চতুর্থ অংশ। আর তৃতীয় একটি সূরা হচ্ছে যেটি হচ্ছে সূরায়ে নাসর বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি বলছেন ওয়াকাদ তাকাদ্দামা, এর আগে আমি উল্লেখ করেছি আন্নাহা তাআদিলু রুবউল কোরআন, এই সূরা ইযা জাআ নাসরুল্লাহ হচ্ছে কোরআনের চতুর্থ অংশের সমান। ওয়া ইযা জুলজিলা তাআদিলু রুবউল কোরআন, এবং সূরা ইযা জুলজিলা হচ্ছে কোরআনের চতুর্থ অংশের সমান। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাই এই সূরা যে শেষ জামায় নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। বলছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবি, তিনি তার এক ছাত্রকে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা, ইনি ছিলেন তাবেঈদের মধ্যে প্রখ্যাত ফকীহ আলেম তাবেঈ, সাতজন মদিনার খুব প্রখ্যাত বিখ্যাত তাবেঈ তারা, এবং বিখ্যাত তারা মুহাদ্দিস ফকীহ ছিলেন, আলেম ছিলেন। তাদেরকে বলা হয়তো ফোকাহে সাবা, সাতটি নক্ষত্র ফোকাহা বলা হয়তো, সাতজন আলেম বলা হয়তো তাবেঈদের জামানায়। তাদের একজন হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ। তো এই ক্ষেত্রে একটি কবিতায় এই সাতজনের নাম উল্লেখ করা হয়েছে, ইযা কিলা মান ফিল ইলমে সাবাতু আবহরিন রিওয়ায়াতুহুম লাইসাত আনিল হাক্কি গাফিলা। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ইলমের সাত সমুদ্র কে, মান ফিল ইলমে সাবাতু আবহরি, ইলমের বিদ্যার সাতটি সাগর কে বা সাতটি সমুদ্র কে বা কারা, তাকুল, তাহলে তার জবাবে তুমি বলো হুম ওবাইদুল্লাহ, প্রথম নাম হচ্ছে ওবাইদ, অরওয়াতো উরওয়া ইবনে জুবাইর, কাসেমো কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, তার ছেলের ছেলে নাতি কাসেম, সাইয়িদুন আবু বকরিন সুলাইমান ও খারেজা, এবং সাইয়িদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবে, সাইয়িদ বিন মুসাইয়্যিবের নাম খুব মশহুর। তো তাদের একজন ওবাইদুল্লাহ, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আমাকে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া ইবনে উতবা, হে উতবার সন্তান। আরবরা অনেক সময় দাদার দিকে নিসবত করে নাতিকে বলতেন, মানে অমুকের সন্তান, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় বলেছেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, তিনি আব্দুল মুত্তালিবের নাতি। আতা আলাম, তুমি কি জানো আখের সুরাতি মিনাল কোরআন, কোরআনের সর্বশেষ সুরা কোন সুরাটি, মানে সুরার আকারে গোটা একটি সুরা যে সর্বশেষ নাজিল হয়েছে সেই সুরা কোন সুরা তুমি জানো, জিজ্ঞেস করছেন ছাত্রকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস প্রখ্যাত মুফাসসির ছিলেন, তার মতো মুফাসসির সাহাবাই কেরামদের মধ্যে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এর আগে অনেকবারই বলেছি, শুনেছেন, জানা আছে আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়ে আল্লাহুম্মা আল্লিমহু তাউইল, হে আল্লাহ এই আব্দুল্লাহ বিন আব্বাসকে তুমি তাফসিরের জ্ঞান দান করো। অন্য রিওয়ায়েত আছে আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং দ্বীনের পাণ্ডিত্য দান করো। শেষ সূরা কি নাযিল হয়েছে তুমি জানো, বলতো নাম, আমি বললাম যে হ্যাঁ জানি, শেষ সূরা কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সাদাকতা, তুমি কথা ঠিক বলেছো। সত্যি কথা তুমি বলেছ, হাদিসটা সাহিত্য রয়েছে। তো এই সূরা ইজাজা নাসরুল্লাহর তাফসির আজকে শোনাবো। ইজাজা নাসরুল্লাহর তরজমা তাফসির করি, তারপরে কিছু তাফসিরের কথা, যে হাদিসগুলি এই সূরার তাফসিরে এসেছে সেই হাদিসগুলি আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইজাজা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে যাবে। যা মানে এসে যাওয়া, নাসর মানে সাহায্য, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, যখন আল্লাহর সাহায্য এসে যাবে। ওয়াল ফাতহ এবং বিজয় এসে যাবে। সাহায্য আর বিজয় পার্থক্য আছে না একই জিনিস? পার্থক্য আছে। কি পার্থক্য? বিজয় তো সাহায্য, সাহায্য না হলে বিজয় হয় না। তো যেই বিজয় সেই তো সাহায্য হয়, তাই না? সাহায্য হচ্ছে আম ব্যাপক অর্থ। সাহায্য বিজয়ের সাহায্য হতে পারে, আর অন্য কোনো সাহায্য হতে পারে, আর্থিক সাহায্য হতে পারে, রিজিকের বরকতেরও সাহায্য হতে পারে, নাসরুল্লাহ আল্লাহ। আবার সন্তান সন্ততির সাহায্য হতে পারে, আপনার সুস্থতার সাহায্য হতে পারে, সুস্থ আছেন। দুটোতে পার্থক্য হচ্ছে আম এবং খাসের। বিজয়টা হচ্ছে বিশেষ সাহায্য, আর সাহায্য হচ্ছে আম সাহায্য, যে কোনো সাহায্য, যে কোনো সাহায্য। তো আল্লাহ ফাক রব্বুল আলামিন প্রথম বলেছেন আম ব্যাপক কথা, তারপরে খাস বলেছেন। আর আমরা নিজের ভাষার অলঙ্কারে এরকম আমরা ব্যবহার করে থাকি যে সবাই এসেছেন, এমনকি ডাক্তার সাহেব এসেছেন, হ্যাঁ এই মজলিসে সবাই মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন, আমাদের ভাইরা, আর অমুক হাজি সাহেব এসেছেন, অমুক মাওলানা সাহেব এসেছেন, বলি না? তাহলে প্রথম হলে সবাই বললেন আম কথা, হ্যাঁ তারপরে বললেন বিশেষ ব্যক্তির কথা। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিম বহু জায়গায় এরকম করেছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ লাইলাতুল কাদারে, শবে কাদার যা হয় লাইলাতুল কাদারে অসংখ্য ফেরেশতা নেমে আসেন। মালায়েকার কথা আম ভাবে, সমস্ত ফেরেশতার কথা আল্লাহ বলেছেন। তারপরে বলছেন ওয়ার-রূহ, এমনকি জিবরাইল আলাইহিসসালাম, জিবরাইল আলাইহিসসালাম মালায়েকার মধ্যে সামিল ছিলেন, কিন্তু আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন তার কথা। প্রথম আম, তারপরে খাস। তো আল্লাহ পাক এখানে ওইভাবে উল্লেখ করেছেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আগমন করবে, এসে যাবে। ওয়ারা আইতান্নাসা, হে নবী আপনি দেখতে পাবেন জনসাধারণকে, আন্নাসা মানব সকলকে, ইয়াদখুলুনা ফি দিনিল্লাহ, যে তারা আল্লাহর দিনে প্রবেশ করছে, আল্লাহর দিনে দীক্ষিত হচ্ছে। আফওয়াজা দলে দলে, ফৌজ মানে দল, এজন্য সেনাবাহিনীকে ফৌজ বলে, শব্দটি আরবি, কিন্তু ফৌজ এসে গেছে, ফৌজ আক্রমণ করেছে, বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, তাই না? তো ফৌজ মানে হচ্ছে দল, সেনাবাহিনী দলবদ্ধ আসে, সেজন্য সেনাবাহিনীকে ফৌজ বলে। ফৌজ মানে আসলে আরবি ভাষায় দল। ফৌজের জামা বহু বচন হচ্ছে আফওয়াজা। যখন তুমি মানুষকে দেখবে কি যে ইয়াদখুলুনা ফি দিনিল্লাহ, আল্লাহর দিনে প্রবেশ করছে তারা, আফওয়াজা দলে দলে, একজন দুইজন করে নয়, তিনজন চারজন করে নয়, লুকিয়ে লুকিয়ে নয়, গোপনে নয়, প্রকাশ্য দলে দলে, আসলে প্রকাশ্য, প্রকাশ্য এক তো প্রকাশ্য, তারপরে দলে দলে, একা একবারে 100, 200, 500, 1000, গোটা বংশ, গোটা গোত্র, গোটা কাবিলা সবাই সমান হচ্ছে। এইরকম যখন অবস্থা দেখবে, এখনো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি? জি দেখেননি, দেখবেন। তাহলে এতে ভবিষ্যৎবাণী আছে যে খুব অচিরেই, শীঘ্রই হতে যাচ্ছে এরকম অবস্থা। তখন আপনার পৃথিবীতে নবী করে, রাসূল করে আপনাকে প্রেরণ করার উদ্দেশ্যে আপনি কামিয়াব হয়ে গেছেন, সফল হয়ে গেছেন। আপনাকে যে মিশন নিয়ে পাঠানো হয়েছে সেই ক্ষেত্রে আপনি সফল হয়ে গেছেন। তাহলে কি করতে হবে, কি করতে হবে? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হবে। উত্তরটা এরকমই হওয়া দরকার ছিল মনে হচ্ছে। আমরা যেটা বুঝি যে যখন আল্লাহ ফাক রব্বুল আলামিন সাহায্য করলেন, বিজয় নেমে আসলো, আর লোকজন দলে দলে মাশা আল্লাহ হাজারে হাজারে আসছে, আর চারিদিক থেকে আসছে, মদিনায় এসে ভিড় লেগে যাচ্ছে মানুষের ইসলাম কবুল করার জন্য, তাহলে আল্লাহর যখন খাস নেয়ামত, রহমত যখন এত বড় অশেষ নেয়ামত, তাহলে এর কি করুন, শুক্রিয়া আদায় করুন। আল্লাহ কিন্তু শুক্রিয়ার কথা বলেননি, শব্দ কিন্তু শুক্রিয়ার নেই। আপনারা বললেন জবাবে যে শুক্রিয়া, কিন্তু আল্লাহ পাক শব্দে শুক্রিয়ার কথা বলেননি, বলেছেন ফাসাব্বিহ, তখন তুমি কি করো, তাসবিহ, পবিত্রতা ঘোষণা করো, ফাসাব্বিহ বিহামদে রব্বিকা, তোমার রবের প্রশংসা বিজড়িত, প্রশংসার সাথে সাথে প্রশংসাও করো এবং কি করো, পবিত্রতাও ঘোষণা করো। তাহলে আল্লাহ পাকের দুটি আদেশ হল, তাসবিহ করো এবং তাহমিদ করো, সুবহানাল্লাহ বলো আর আলহামদুলিল্লাহ বলো, দুটি আদেশ হইল। তারপরে আল্লাহ কি বলছেন, তৃতীয় আদেশ, واستغفره এবং তার কাছে তুমি মার্জনাও কামনা করো, ইস্তিগফার করো। ইস্তিগফার মানে ক্ষমা তলব করা, ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। গাফারা মানে মাফ করা আর ইস্তিগফারা মানে মাফ চাওয়া। আসল ধাতু কিন্তু ঠিক আছে, গাইন ফারা আছে, আসল ধাতুটাই শুধু যখন রাখবেন তখন গাফারা মানে মাফ, আনা গাফার তু আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ মাগফিরলি বলছেন, আল্লাহ মাগফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে আমি মার্জনা কামনা করি, দেখেন কামনার অর্থ চলে আসলো, চিন্তা বাড়িয়ে দিলে তখন কামনা বা তলব করা চাওয়ার অর্থ চলে আসলো, কিন্তু আস্তাগফিরুতেও তার আসল ধাতু হচ্ছে সিনতা হচ্ছে অতিরিক্ত আর হামজা হচ্ছে অতিরিক্ত, তা আলিফ সিনতা এটি অতিরিক্ত হয়ে গেল, তাহলে বাঁচলো কি গাইন আর ফা আর রা, তাই না? আস্তা আলিফ সিনতা বাদ দিয়ে দেন তাহলে বাঁচলো কি গাফারা বাঁচলো। তো গাফারা মানে মাফ করা। তো আল্লাহ পাক তিনটি আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাহ্যিক যেন কেমন কথা লাগছে যে আল্লাহ পাক যখন এই নিয়ামত দান করলেন তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে বলবেন, শুকরিয়া আদায় না করতে বলে আল্লাহ কি বলছেন যে এখন তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তসবিহ করো, প্রশংসা করো আর আল্লাহর কাছে ইস্তিগফার করো, মার্জনা কামনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে তিনি আল্লাহ তাওয়াবা মানে তওবা গ্রহণকারী। এটি হচ্ছে খুব প্রসিদ্ধ অর্থ, এটি হচ্ছে প্রসিদ্ধ অর্থ, আমাদের দেশের মানুষরা যারা অর্থ বুঝে, তওবা মানে তওবা গ্রহণকারী, এটি ভাব অর্থ। কিন্তু তওবা মানে আসল অর্থ হচ্ছে তওবা, এতুবা মানে ফিরে আসা। তো আসল শাব্দিক অর্থ এই তওবার, কিন্তু তওবা গ্রহণকারী নয়, এর অর্থ হচ্ছে যে তিনি তওবাকারীদের দিকে ধাবিত, যে তওবা করবে আল্লাহ তার দিকে ধাবিত। এই জন্য তওবা এতুবা যখন বান্দার ক্ষেত্রে হয় যে তুব মানে তওবা করো, আনা তুব তো মানে আমি তওবা করেছি, তাহলে আমি তওবা করেছি মানে আল্লাহর দিকে আমি ধাবিত হয়েছি। আমি আপনি যখন তওবা করি, ভুল সংশোধন করি, আমরা ভুল আর করবো না, অন্যায় করবো না, গোনা করবো না, আল্লাহর দিকে যখন ধাবিত হন তখন আল্লাহ বান্দার দিকে ধাবিত হয়, এই অর্থ আছে এখানে আসলে। ইন্নাহু কানা তওবা, এবং তওবা হচ্ছে মুবালাগার সাগা মানে অধিক তওবা গ্রহণকারী, সত্যি তওবা গ্রহণ করি নয়, বা শুধু আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার দিকে ফিরেন ধাবিত হন শুধু না, অধিক ধাবিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক ইরশাদ করছেন আমার বান্দা যদি আমার দিকে আধা হাতে গিয়ে আসে তো আমি আল্লাহ এক হাতে গিয়ে আসি, যদি আমার দিকে এক জেরা এক হাতে গিয়ে আসে তাহলে বা এক গজ আমি এগিয়ে আসি, 18 দুগুণে 36 ইঞ্চি এক বা দুই হাতে গিয়ে আসি, আর কেউ যদি আমার দিকে হেঁটে আসে অমান খান এমসি এমসি আমার দিকে যদি হেঁটে আসি তো আতাই তো হারওয়ালাতন আমি দৌড় দিয়ে তার দিকে আসি, এই হচ্ছে তওবার অর্থ। আপনি যদি তওবা করেন নিরাশ হবেন না, আপনার তওবার চাইতে বেশি আল্লাহর রহমত, ও রহমতি ওয়াসিয়াত করলো সেই আল্লাহ পাক বলছেন আমার রহমত সমস্ত বস্তুকে পরিবেষ্টন করে রয়েছে, সমস্ত বস্তুকে সামিল, হে মুসলিম শুধু তোমাকে নয় কাফেরকেও সামিল, হে মানুষ যার দু চারটি গুণা হয়েছে সে না 100 জনকে খুন করেছে তারপরে তওবা করেছে তাকেও সামিল, তাকেও আল্লাহ মাফ করেছেন, করেননি মাফ? হাদিস শুনিয়েছি আপনাদেরকে, যে একজন লোক ওই চরমনাইয়ের বক্তব্য করতে গিয়ে শুনিয়েছি, মনে আছে? শুনিয়েছি, 100 জন খুন করেছিল তারপরে তার তওবা কবুল করেছে, আল্লাহ পাক তাকে মাফ করেছে, কিন্তু অন্তর সৎ হইতে হবে যে আর ভুল করবো না, তওবা মানে তওবা আমি আর ভুল করবো না। আর তওবাতে এরকম না যে করছি করব, কারণ আপনার হাতে সময় নেই, আজকে তো মরে যেতে পারেন, তওবা করব এখন তো বয়স হলো, এখন 30 তো হলো 25 তো হলো 40 তো হলো, এখন তো আমি বাঁচবো আশা করছি 80 বছর, না ওদের জন্য না, যে ব্যক্তি ভুলের এহসাস হয়েছে অনুভূতি হয়েছে এখনই তওবা, তার জন্য আল্লাহ দৌড় দিয়ে আসবেন, ইন্নাহু কানা তওবাবা, তার জন্য আল্লাহ ঝাঁপিয়ে আসবেন, তার জন্য আল্লাহ পাক তওবা। তো এই ছিল সংক্ষেপে তাফসীর। এখন এই সূরা সম্পর্কে শোনেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যখন বিজয় চলে আসবে, আল্লাহর সাহায্য চলে আসবে, মানুষ দলে দলে যখন ইসলামে প্রবেশ করতে লাগবে তখন তাসবিহ কেন করতে বললেন, প্রশংসা করতে বললেন, আল্লাহর কাছে মার্জনা কেন কামনা করতে বললেন, এ সম্পর্কে হাদিস শুনিয়ে দিচ্ছি। হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন সম্পর্কে? আব্দুল্লাহ বিন আব্বাস চাচা তো ভাই, আব্বাস চাচা, আব্বাসের ছেলে চাচা তো ভাই। আব্দুল্লাহ বিন আব্বাস যুবক মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খুব অল্প বয়স ছিল, 20-এর এদিকে ছিল, তারপরে মাত্র 2 বছর 3 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাকলেন, তাহলে খুব বেশি হয়ে থাকলে 20-21 বছর বয়সের উমর রাজি আল্লাহ তালানোর জামানাই বড় বড় প্রবীণ সাহাবাই কেরাম, বয়স্ক সাহাবাই কেরাম, এলমের দিক দিয়েও, জ্ঞান বুদ্ধির দিক দিয়েও, বয়সের দিক দিয়ে, কারণ বয়সের একটা সম্পর্ক আছে মানুষের ওজনের দিকে, কথাবার্তার দিকে একটা সম্পর্ক আছে। একজন মানুষ 40 বছর বয়স হওয়ার পরে যেভাবে শান্ত সুষ্ঠ ভাবে চিন্তার সাথে কথাবার্তা বলবে, কোনো সিদ্ধান্ত নেবে, একজন 25-30 বছরের মানুষের এই সিদ্ধান্তের কোনো ওজন নাই, হঠাৎ করে লাভ দিয়ে কোনো সিদ্ধান্ত নিল, বড় ভুল করে দিল হয়তো, যত জ্ঞানী হোক না কেন। বয়সের সাথে মানুষের একটা সম্পর্ক আছে, মানে আপনার কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা আপনার কোন যুক্তিসঙ্গত কাজ করার ক্ষেত্রে ইত্যাদি, চিন্তার গভীরতার ক্ষেত্রে। জি, তো সবাই ছিলেন প্রবীণ সাহাবাই কেরাম। আব্দুল্লাহ বিন আব্বাস যুবক, অল্প বয়সের মানুষ, 20-22 বছরের মানুষ, তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে মানে ইয়ে ছিল, সভা ছিল, যাদেরকে নিয়ে আজকালকার মন্ত্রীর কথা বলবো না, কারণ মন্ত্রিত্ব এটা ইসলামের নেই, সেজন্য ওইসব মন্ত্রিত্বের কথা না বলে আমরা বলবো যে তার আপনার যে খেলাফত চালাতেন সেখানে যে সভায় যে যোগ্য লোকেরা বসতেন, পরামর্শদাতা, মশওয়ারা, যেন আল্লাহ পাক মশওয়ারা পরামর্শের কথা উল্লেখ করেছেন, পরামর্শের কথা আমরা বলবো, এই ক্যাবিনেট আর এইসব মন্ত্রী এসব মানুষের তৈরি করা। সুতরাং এসব বাদ দিয়ে আমরা বলবো যে সেখানে কোন সিদ্ধান্ত হইতো, সে জিহাদ ফি সাবিলের সিদ্ধান্ত হোক আর অন্য কোন সিদ্ধান্ত হোক, দাখিলি সিদ্ধান্ত হোক আর খারেজি বাইরের কোন হোক সমস্যা হোক, জি আল্লাহর বান্দারা পরামর্শ দেওয়ার জন্য সেখানে বসতেন নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাছাই করে কিছু সাহাবাই কেরামদেরকে, প্রবীণ সাহাবাই কেরামদেরকে বসাতেন, তাদের কাছে পরামর্শ নিতেন। কিন্তু একজন যুবক মাত্র থাকতেন ওই মজলিসে, আব্দুল্লাহ বিন আব্বাস। বয়স্ক যারা লোক তারা তাদের আশেপাশে যুবক লোক বসলে, এখন আমাদের সমাজে এরকম আছে বিচার সালিসের ক্ষেত্রে, বিচার সালিসে বৃদ্ধ বৃদ্ধ লোকেরা আর বয়স্ক লোকেরা, মাতব্য লোকেরা বসে আছে, আর একটা 25 বছরের ছেলে যদি পটপট পটপট করে কথা বলে বা বসে থাকে তো তাদেরকে খারাপ লাগে, আরে ইয়ে মুরগি পোলা কথা বলে, তাই না? হ্যাঁ, এবার আমাদের সাথে কেন বসে থাকবে? হ্যাঁ, যুবকদের জায়গা আলাদা, ওরা আলাদা, আমরা প্রবীণ লোকেরা, আমরা কোন সিদ্ধান্ত নেবো, আমরা কোন বিচার সালিস করবো, এখানে যুবক ছেলে কেন? তো তাদের মনে এই কথাটা বারবার করে আসত, যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের দরবারে বসে পরামর্শ দিতেন, পরামর্শদাতা, তারা এই কথাটা অনুভব করতেন যে এই যুবক কেন বসে থাকে। আর তাদের একটা আপত্তিও ছিল যে উমর রাদিয়াল্লাহু অনুমতি কেন দেন, একে কেন বসায় আমাদের সাথে? উমর রাদিয়াল্লাহু তাআলা এর জবাব দেবেন, কিন্তু নিজের কথা দিয়ে জবাব নাই, কাজে কর্মে বাস্তবে জবাব দিচ্ছেন তিনি। তো এই জবাবটি শুনুন, হাদিস বুখারীতে রয়েছে, রাওয়াল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন, কানা উমর ইউদখিলুনি মা আশিয়াখে বাদার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যারা যোদ্ধা, এমন প্রবীণ সাহাবায়ে কেরাম যারা ওহদে শরীক হয়েছেন, খন্দক হয়েছেন, বদর হন, তাদেরকে নাই, যারা বদরে প্রথম জিহাদ থেকে যারা শরীক হয়েছেন, 313 জন মাত্র শরীক হয়েছেন, তাদের যারা বেঁচে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা জামান নেই, তাদেরকে তিনি তার সভায় বসাতেন, তারা পরামর্শদাতা হবে না, তারা সহযোগিতা করবেন দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, তো তারা প্রবীণ লোক, তাদের সাথে এই যুবককে বসে বলছেন আমাকে ওখানে প্রবেশের অনুমতি দিতেন, আমি বসে থাকতাম, ফাকান্না বাযুম ওয়াজাদা ফি নাফসি, তাদের কেউ কেউ মনে মনে এটাকে অনুভব করলো যে কেন এরকম হবে, এই যুবককে কেন আমাদের সাথে বসাবে, লেমা ইউদখিল হাযা মানা ওয়ালানা আবনা মিসলা, তারা বললো যে একে কেন দাখিল করে এখানে, একে কেন আসতে দেওয়া হয়, অথচ আমাদের এর চাইতে বড় বড় ছেলে আছে, এর চাইতে বয়স্ক ছেলে আছে, তারাকে বসানো হয় না, একে কেন বসানো হয় আমাদের সাথে। ফাকালা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্নাহু মিম্মান কাদ আলিমতুম, দেখো আব্দুল্লাহ বিন আব্বাস যে কে তোমরা জানো কিছু, আর তোমাদেরকে দেখাবো যে কেন ইবনে আব্বাসকে আমি বসাই, তোমাদেরকে দেখাবো, শোনো তোমাদের শোনাচ্ছি। ফাদা আহম জাতাই আমিন, একদিন সেই সব সদস্য যারা ছিল পরামর্শদাতা তাদের সবাইকে ডাকলেন, একটা মজলিস বসলো সভা, পাদ খালাহুম আহম, আব্দুল্লাহ বিন আব্বাস বললেন তুমি এসে বসো, বসিয়ে দিলেন। আমার আয়ত আন্না ও দানি ফিহিম ইয়াউমাইযিন ইল্লা লিইউরিহুম, সেই দিন কোন অন্য কোন মিটিং ছিল না, অন্য কোন আলোচনা ছিল না, উদ্দেশ্য ছিল যে আজকে দেখাবেন যে কেন ইবনে আব্বাসকে বসাই, দেখানোর জন্য জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো সূরা ইজাজা নাসরুল্লাহর তাফসীর, তোমরা কে কি জানো এই সূরা সম্পর্কে বলো, তাফসীর জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করছেন ওমর বিন খাত্তাব মা তাকুলুনা ফি ক্বাউলিল্লাহি আযা ওয়া জাল্লা, মহান আল্লাহর বাণী সম্পর্কে যা জান নাসরুল্লাহ আল ফাতহ, এই সূরার তাফসীর তোমরা শোনাও। ফাতালা বাযহুম, তাদের কেউ কেউ বললেন যে তাফসীর তো স্পষ্ট, তাফসীর বুঝতে অসুবিধা কি, এতে আল্লাহ বললেন যে যখন বিজয় চলে আসবে আমার না আল্লাহ আমাদেরকে আদেশ করেছে, আর না আমাদের আল্লাহ নাস্তাগফিরু, আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ তসবিহ তাহলিল করবো আর আল্লাহর কাছে মার্জনা কামনা করবো, ফাতাহা আলাইনা, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন। ওয়াসাকাতা বাজম, কেউ চুপ থাকলো যে না কি জানি কি বলতে বল, কোনটা যে উদ্দেশ্য করেছেন আমিরুল মুমিনিন না বলবো না, কেউ চুপ থাকলেন, কেউ এইরকম কথা বললেন, ফালাম ইয়াকুল শাইয়ান, কিছু বললেন না। ফাকালালি, এখন বলছেন ইবনে আব্বাস এই বদরি সাহাবী যারা প্রবীণ তাদের কথা তফসির করা হলো, এখন তুমি তফসির করো এই সুরার, তুমি তফসির করো। আমি বললাম হুয়া আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতের সংবাদ দেওয়া হয়েছে। কোন সাহাবি বলতে পারলেন না, তিনি বললেন এই সুরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, বিদায়ের ঘোষণা দেওয়া হয়েছে যে তোমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দিন পৃথিবীতে তুমি থাকবে না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামাহু লাহু, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন এই সুরা দিয়ে। কেমন করে, মতের কথা কোথাও আছে তফসির তো শুনলেন, মতের কথা নেই কোথাও, কিন্তু বুঝতে পেরেছেন তফসির থেকে, যার যত গভীর জ্ঞান তত বেশি তিনি বুঝছেন। তাহলে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য চলে আসবে, বিজয় চলে আসবে আর সাহায্য চলে আসবে, ফাযালিকা আলামাতু আজালিকা, এটি হচ্ছে আপনার ইন্তেকালের লক্ষণ, কারণ আল্লাহ পাক যে জন্য আপনাকে রসুল করেছেন সেই কাজ হয়ে গেছে। কাজ যখন হয়ে গেছে তখন আপনাকে আল্লাহর কাছে চলে আসতে হবে, কাজ শেষ দুনিয়ার এখন বিদায় নিয়ে চলে আসতে হবে। ফাযালিকা আলামাতু আজালিকা, এটি হচ্ছে আপনার এন্তেকালের লক্ষণ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যখন এন্তেকালের লক্ষণ সময় আর বেশি নেই, তাহলে কি করতে হবে, সম্বল, সম্বলের ব্যবস্থা করতে হবে, সম্বল নিতে হবে, পাথেও নিয়ে দৌড় দিতে হবে, তাড়াতাড়ি করে এখন যেতে হবে, সময় বেশি নেই, আপনার এন্ট্রি লাগতে যাচ্ছে দেশে যাওয়ার জন্য, বা এক্সিট লাগতে যাচ্ছে, আরো রাখবে না, মালিক রাখবে না, এখন কি করবেন, প্রতিদিন বাজার আসছেন আর কেনাকাটা শুরু করেন, প্রতিদিন বাজার আসছেন কেনাকাটা শুরু করেছেন, যার জন্য যত রকমের তলব আছে কেনাকাটা শুরু করে দিয়েছে, সম্বল নিয়ে এখন বিদায় হইতে হবে, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এখানে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সুতরাং তসবির সম্বল নাও, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ার সম্বল নাও, আর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, এই পড়া সম্বল নাও, এগুলো হচ্ছে সম্বল তোমার, এই সম্বল নাও, এগুলো হচ্ছে আখিরাতের পাথেয়। ইন্নাহু কানা তাওয়াব, আলা উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন আলা মিনহা ইল্লা মা তাকুল, হে ইবনে আব্বাস, আমি এই সূরার তাফসীর অতটাই জানি যতটা তুমি বললে, এর বেশি আমিও জানি না কিছু। এটি হচ্ছে তাফসীর। যখন এই সূরা পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন, সবাই তাকাচ্ছেন কি ব্যাপার কাঁদছে, আশেপাশে চলে কাঁদছে কেন, বলছে তোমরা বুঝনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, বেশি দিন থাকবেন না। একটি কথা আর রয়েছে, আমি বলছিলাম যে আল্লাহ শুকরিয়া আদায় করতে বললেন না তসবি কেন করতে বললেন, এর উত্তর পেয়েছেন না পাননি, হয়ে গেছে অবশ্য, সেটি হচ্ছে যে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেন, সময় শেষ হয়ে গেছে এখন তসবি করতে হবে, তসবি করতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে, সম্বল নিয়ে যান এখান থেকে, এই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের, সেই জন্য আল্লাহ পাক শুকরিয়ার কথা বলেন, শুকরিয়াও আছে তসবিতে, শুকরিয়া নেই অবশ্য শুকরিয়া আছে, আলহামদুলিল্লাহ বলাই অবহামদেকে বলাই শুকরিয়া নেই অবশ্যই, আল্লাহর কাছে মার্জনা ক্ষমা চাইছেন শুকরিয়া আছে, যে আল্লাহ আমি কত ভুল ত্রুটি করেছি তোমার বান্দা, কিন্তু তোমার শুকরিয়া আদায় না করে, তোমার ভালোভাবে ইবাদত বন্দী না করে কত যে ত্রুটি হয়েছে, এই জন্যই তো আল্লাহর কাছে মার্জনা কামনা করছেন, শুকরিয়া তো আছে, কিন্তু শুকরিয়া চাইতে অতিরিক্ত আল্লাহ জানাতে চান বান্দাকে যে শুধু শুকরিয়া নয়, বরং এখন সময় শেষ হতে যাচ্ছে, এখন কোন রকম আপনি নেন কিছু সম্বল, প্রস্তুতি নেন। আল্লাহ ফাকর বললাম এই কথাই এখানে বোঝাতে চেয়েছেন। এই সুরা যখন নাজেল হলো মুসনাদ আহমদের রয়েছে ইবনে আব্বাস থেকে, যে লাম্মা নাজালাত ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা যখন নাযিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনিয়েছিলেন, হয়তো এই সাহাবায়ে কেরাম ছিলেন না, এজন্য এই হাদিস শুনেননি, তিনি বলেছেন নয়তু ইলাই নয়াত ইলাইয়া নাফসি, আমাকে আমার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে, এই সূরা ইযা জা নাসরুল্লাহ, আমাকে আমার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে, যে আমার ইন্তেকাল হতে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছে, না হয়নি, হ্যাঁ বাংলাদেশে অধিকাংশ মানুষ নামাজ তো পড়ে, রোজা রাখে, হজও করে, যাকাত দেয়, কিন্তু বলে যে নবী হায়াতে রয়েছেন, বেঁচেই রয়েছেন, শুধু তাই না আমাদের মতোই বেঁচে রয়েছে, পরলৌকিক হায়াতও যদি বলতো, পরলৌকিক হায়াত রয়েছে, আত্মা মরে না, মানুষের দেহ থেকে আত্মা চলে যায়, কিন্তু এই লিনে রয়েছে আল্লাহর নেক বান্দাদের, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লিনের উচ্চ স্তরে রয়েছে, আলা ইল্লিনে রয়েছে, কিন্তু না, এই খান সাহেবের যে মারিফুল কোরআনের তরজমা তাফসীর বলছে আমাদের মতোই তিনি জীবিত, আর বাকি বেরেলভীদের কথা কি বলবেন, দেওবন্দীদের অবস্থা এরকম, তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই জীবিত রয়েছেন। অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা জুমারে কি বলেছেন, ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, হে নবী আপনিও মাইয়্যাত হবেন, মাইয়্যাত মানে কি জীবিত, হে নবী আপনিও মৃত, ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন এবং তারাও ইন্তেকাল করবে, অর্থাৎ আপনার যারা বিরোধী তারাও মারা যাবে, অন্যরাও মারা যাবে, সারা বিশ্বের মানুষও মারা যাবে আর আপনিও মারা যাবেন। তোমরা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। এছাড়াও আয়াত রয়েছে, আমার ওয়ফাতুন নবীর উপরে একটি বক্তব্য আছে যাতে আয়াত আর হাদিসগুলি তাতে উল্লেখ করা হয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। এই সূরা নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাসবিহ করতেন, বেশি বেশি তাহমিদ করতেন, আলহামদুলিল্লাহ পড়তেন আর বেশি বেশি আল্লাহর কাছে মার্জনা কামনা করতেন। তার মধ্যে নামাজের মধ্যে তিনি এই আমলগুলি করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বুখারীতে রিওয়ায়াত রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি, তার রুকুতে তার সেজদাতে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন, বেশি বেশি এই দোয়া পাঠ করতেন রুকুতে সিজদাতে। কি দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা তাসবিহ করলেন, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আল্লাহুম্মা রাব্বানা হে আল্লাহ আমাদের রব, ওয়া বিহামদিকা আপনার প্রশংসার সাথে সাথে, আর কি আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও, এই তাসবিহ এই দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতেও এবং যখন নাজিল হয়নি সে জামানে নাজিল হয় সুরা, তার আগ পর্যন্ত কি বলতেন রুকুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইজ আলুহা ফি রুকুইকুম, তোমাদের রুকুতে এই আয়াতের উপর আমল করো, সূরা ওয়াকিয়াতে আয়াত রয়েছে, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান রবের তাসবিহ পাঠ করো, সুবহান রাব্বিয়াল আযীম বলতেন। যখন নাজিল হলো সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজ আলুহা ফি সুজুদিকুম, তোমরা এই আয়াতের উপর আমল করো তোমাদের সেজদাই, তখন সাহাবারা বলতে লাগলেন সুবহান রাব্বিয়াল আলা। এগুলি প্রথম যুগে প্রথম দিকে, কিন্তু এই সূরা নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলতেন। মুখস্থ আছে, অল্প লোকের মুখস্থ আছে, মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন, কারণ আপনি ওতে শুধু তাসবিহ করলেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, আর এতে আপনি তিনটি আমল করলেন, তাসবিহও করলেন আর আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ করলেন ওয়া বিহামদিকা, আর আল্লাহর কাছে ক্ষমাও প্রার্থনা করলেন আপনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল এটি। কিছু কিছু ওলামারা বলেছেন যে আপনি কখনো এটা পড়েন কখনো এটা পড়েন, এরকম করতেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন সুবহান রাব্বিয়াল আলা পড়লেন কখনো, আর কখনো আপনি এটি পড়েন। এছাড়াও আরেকটি রয়েছে মুসলিম শরীফ সুবহান কুদ্দুস রব্বানা রব্বুল মালায়েকাতি ওয়া রুহিটাও পড়তে পারেন। আর কিছু আলেমরা বলছেন যে না এরকম করিয়েন না, যে কখনো এটা কখনো এটা না করে এ করেন, প্রথম দিকে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল পড়ে নেন একবার হোক, অথবা আর সুবহান রাব্বিয়াল আলা একবার তিনবার পড়ে নেন, তারপরে তখন ওই রুকুতে সেজদাতে এই দোয়া পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। কিন্তু আল্লাহু আলাম, আমি মনে করি যে যে কোন একটি হাদিস উপর আমল করলে আপনার রুকু সিজদা হয়ে যাবে, যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা দিয়ে সারেন তবু রুকু সিজদা হয়ে যাবে, আর যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা কোনো নামাজে না পড়ে এটাই শুধু পড়েন তবুও যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা মানাতে রুকু সিজদাই এটাই করতেন। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আউয়ালুল কোরআন, তিনি কোরআনের তাফসীরের বাস্তবায়ন করতেন, কোরআনের যে তাফসীর এই সূরা এর বাস্তবায়ন করতেন, আমল করতেন এর উপর। এই সূরা নাজিল হওয়ার আগ পর্যন্ত লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করত না, কেন? বিভিন্ন গোত্র তাকিয়েছিল মক্কাওয়ালার দিকে, মক্কাবাসীদের দিকে তাকিয়েছিল যে মক্কাবাসী হচ্ছে কোরাইশ, আর কোরাইশরা আমাদের নেতৃত্ব দিয়ে থাকে, তারা হচ্ছে কাবার মতো অল্লি, ওরা যেদিকে যাবে সেদিকে, ওরাই লড়াই করছে ওদের বংশেরই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে, এখন দেখি যে কে জিতে, তাদের ঘরের ঘরের লড়াই মোহাম্মদ কোরাইশ বংশের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওরাও কোরাইশ, দেখি কে জিতে, যে জিতবে তার সাথে আমরা আছি। আজকাল অধিকাংশ মানুষের অবস্থা এরকম, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা, আছে না এই থিওরি আছে, যেদিক থেকে বাতাস আসছে যেদিকে বাতাস যাচ্ছে ওইদিকে চলবো, এখন আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ হয়ে গেলাম, বিএনপি শাসন তো বিএনপি হয়ে গেলাম, আছি আছি, যখন জামাত করে চলে আসে সেটি হয়ে যাব। হ্যাঁ, চরমনাই যদি চলে আসে সেটি চরমনাই হয়ে যাব, আল্লাহ না করে সব আসে। তো আল্লাহ ফাকরাবুল আলম যেন খালেস কোরআন সন্ন্যার শাসন নিয়ে আসেন, বলুন আমিন। আমি মাঝে মাঝে বলি এবং নিজের মনকে বলি আর আমার কাছে কাছাকাছি যারা থাকে তাদের বলি, যে যারা ইসলামী আইনের বাস্তবায়নের কথা বলে চিল্লাচ্ছে তার চাইতে অনেক অনেক বেশি আমার অন্তরে এই আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন আইনের বাস্তবায়ন করুক, সারা বিশ্বে করুক, সারা বিশ্বে করুক, মুসলিম দেশে করুক, এমনকি যেসব অমুসলিম দেশ আছে তারাও করুক, শান্তি পাবে, তাতেই শান্তি রয়েছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আমিন। কিন্তু নবীর তরিকা বাদে অন্য কোন বিদাতি তরিকাই নাই, না আব্রাহাম লিঙ্কনের তরিকাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই আমার সমান হয়ে যাব, নামাজি বেনামাজি সবাই সমান, নামাজির ভোট বেনামাজির ভোট সবই সমান, এইভাবে আমরা ইসলামী আইনের বাস্তবায়ন করবো, এটা অসম্ভব কথা, এটা নবীর তরিকা না, এটা হচ্ছে বিদাতি তরিকা। ওইভাবেই ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে যেইভাবে রাসূলুল্লাহ করেছেন, তারপরে খোলাফায়ে রাশিদিন গণ করেছেন, আর তারপরে যুগ যুগ ধরে চলে আসছে ইসলামী খেলাফত চলে আসছে, সেইভাবেই ইসলামী আইনের বাস্তবায়ন হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দান করেন, আল্লাহর নিয়ামত, এটি খেলাফত আসলে আল্লাহর নিয়ামত, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নূর, আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। তো বিভিন্ন ওই গোত্রগুলি ইসলাম কবুল করছিল না, তারপরে যখন মক্কা বিজয় হয়ে গেল আর মক্কার কাফেররা লাঞ্ছিত হয়ে গেল, অপদস্থ হয়ে গেল, আর ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল মক্কায়, যখন ইসলাম যখন শক্তিশালী হইল তখন ওরা দেখলো যে না আর আর তো উপায় নেই, আর কার অপেক্ষা করব, যাদের দিকে তাকিয়েছিলাম তারাই নেই, সব সাফ হয়ে গেছে কুরাইশরা। সুতরাং তখন দলে দলে গোটা গোত্র গোটা বংশ আসে আর মুসলমান হয়, হাজার হাজার আসে আর মুসলমান হয়ে যায়। এই জন্য অষ্টম হিজরিতে কি হলো, মক্কা বিজয় হলো, আর তারপরের হিজরি হচ্ছে সন হচ্ছে নবম হিজরি। নবম হিজরিকে বলা হয় আমুল উহুদ ইতিহাসে, নবী সাল্লামের সিরাত যারা পড়েছেন জীবনী রাহিকুল মখতুম যদি পড়েন দেখবেন একটা এ দেখবেন আপনি হেডিং যে আমুল উহুদ, এটা হচ্ছে বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের বছর, বিভিন্ন বংশের গোত্রের প্রতিনিধি দলের আগমনের বছর। এত প্রতিনিধি দল এসেছিল ইসলাম কবুল করে সবাই তো আসলে মহিলা আসতে পারেনি, শিশুরা আসতে পারেনি, আসলো গোটা গ্রাম থেকে গোটা বংশ থেকে 10 জন 20 জন 50 জন 100 জন আসলো মুসলমান হইল, বাকি যারা আসতে পারেনি তাদেরকে গিয়ে ইসলামের দাওয়াত দিল, তারাও সবাই মুসলমান হয়ে গেল। এইভাবে ইসলাম গ্রহণ করে দেখা গেল দশম হিজরি আসা পর্যন্ত, যখন নবী সাল্লাম বিদায় হজে যাচ্ছেন আর জাজির আরবে আরব উপদ্বীপে কোন অমুসলিম মুসলিম কাফেরই নেই, আর সব মুসলমান হয়ে গেছে। 13 বছরে কিছুই হলো না মক্কায়, 13 বছর চলে গেল, তারপরে এখানে 8 বছর, 13 আর 8 কত হয়ে যায় 21 বছর চলে গেল, আর মাত্র 2 বছর নবম হিজরি দশম হিজরিতে গোটা জাজিরা আরব আরব দ্বীপ সব মুসলমান হয়ে গেছে। ঈদ খুলনা ফি দিনিল্লাহে আফওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভবিষ্যৎবাণী ছিল তার বাস্তবায়ন হয়ে গেল। আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটি গোনা খাতা যেন মাফ করে দেন, আমাদের গাফিলতি যেন দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জীবনে যেন আমাদেরকে সুখে রাখেন আর আখিরাতে যেন আমাদেরকে সুখী করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।